না দূরে থেকো না, না সরে থেকো না, না দূরে থেকো না, না সরে থেকো না। এ জীবনে প্রিয়তমা, এ জীবনে প্রিয়তমা, দূরে থেকো না। অনুপমা তুমি ছাড়া ভালো লাগে না, প্রিয়তমা তুমি ছাড়া ভালো লাগে না। না দূরে থেকো না, না সরে থেকো না, না দূরে থেকো না, না সরে থেকো না। যেদিকে তাকাই তোমাকে যে পাই, কেন তা জানো, কেন তা জানো। ও যেদিকে তাকাই তোমাকে যে পাই, কেন তা জানো, কেন তা জানো। মনেরই ময়ূরী মন করো চুরি, এভাবে কেন, এভাবে কেন। তুমি ছাড়া শ্রাবণে যে, তুমি ছাড়া শ্রাবণে যে মন ভেজে না। অনুপমা তুমি ছাড়া ভালো লাগে না, প্রিয়তমা তুমি ছাড়া ভালো লাগে না। না দূরে থেকো না, না সরে থেকো না, না দূরে থেকো না, না সরে থেকো না। চুপি মনে এসো গো স্বপনে, জীবনে সাথী, জীবনে সাথী। ও চুপি চুপি মনে এসো গো স্বপনে, জীবনে সাথী, জীবনে সাথী। নূপুরেরই ছন্দে ফুলেরই সুগন্ধে, ভালো যে বাসি, ভালো যে বাসি। তুমি ছাড়া জীবনেরই, তুমি ছাড়া জীবনেরই মানে হয় না। অনুপমা তুমি ছাড়া ভালো লাগে না, প্রিয়তমা তুমি ছাড়া ভালো লাগে না। না দূরে থেকো না, না সরে থেকো না, না দূরে থেকো না, না সরে থেকো না। এ জীবনে প্রিয়তমা, এ জীবনে প্রিয়তমা, দূরে থেকো না। অনুপমা তুমি ছাড়া ভালো লাগে না, প্রিয়তমা তুমি ছাড়া ভালো লাগে না।